لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين وفي رواية أخرى قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وفي رواية أخرى قال رسول الله صلى الله عليه وسلم رب السامع أو عام مبلغ যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মানুষ জন্মগতভাবে অজ্ঞ হয়ে পৃথিবীতে আগমন করে এরপরে সে বিভিন্নভাবে শিক্ষা অর্জন করে এই শিক্ষা মূলত তিনভাবে হয় একটা ইন্দ্রিয় লব্ধ জ্ঞান একটা অর্জিত জ্ঞান একটা অভিজ্ঞতা লব্ধ জ্ঞান ইন্দ্রিয় লব্ধ জ্ঞান সে মায়ের গর্ভ থেকে নিয়ে আসে আল্লাহ পাক তাকে একটা মেধা দিয়ে সৃষ্টি করেন যে মেধার ধারালো আকর্ষণে সে যা দেখে মুগ্ধ করে ফেলে একটি ঘটনা পাঁচজনে দেখছে পাঁচজনের পাঁচ রকম অনুভূতি হচ্ছে একজন সেটা চমৎকারভাবে বর্ণনা করতে পারছে যার বর্ণনা শুনে যে দেখেনি সে হতবাক বিস্ময়ে তার বক্তব্য শুনে অভিভূত হয়ে যাচ্ছে আর একজন ব্যক্তি বলতে পারে না কিন্তু চমৎকারভাবে লিখতে পারে তার লেখা পড়ে যে কোনো ব্যক্তি একেবারে মনে হচ্ছে আমি সব নিজ সচক্ষে দেখছি যাকে বলা হয় বাণীচিত্র অঙ্কন করতে পারে আর একজন ব্যক্তি সে খেয়ালই করে না যে কি হলো আরে ওরকম তো হয়েই থাকে এক একজনের ব্যক্তির এক একটা অনুভূতি এই যে অনুভূতির ধার এটা আল্লাহ সৃষ্টি করে দিয়েছে মায়ের গর্ভ থেকে সবাই সমান না আর এই কারণেই পরীক্ষায় ছেলেরা কেউ ফার্স্ট ডিভিশন পায় কেউ সেকেন্ড ডিভিশন পায় কেউ থার্ড ডিভিশন পায় একই বই সবাই পড়ে একই শিক্ষক সবাইকে পড়ান কিন্তু সব ছাত্র সমানভাবে ক্যাচ করতে পারে না এটা হল ইন্দ্রিয় লব্ধ জ্ঞান একটা গরু ছাগল সামনে চড়ছে দেখেন গরুকে বলে দিতে হয় না যে এটি তোমার মা ও ঠিকই চেনে এটি আমার মা একটা মুরগির বাচ্চাকে বলে দিতে পারে, মুরগি যখন ডাকে কুকু করে দৌড়ে চলে যায় পার মায়ের পাখের মধ্যে। সন্তানকে বলতে হয় না তুমি মায়ের বুকের দুধ চুষে খাও, তো অটোমেটিক্যালি সে এটা বোঝে যেটা আমার মা। এগুলো ইন্দ্রিয়লব্ধ জ্ঞান, অটোমেটিক্যালি আল্লাহ এগুলো দিয়ে দিয়েছেন। এগুলো না থাকলে দুনিয়ায় মানুষ চলাফেরা করতে পারত না। দুই নম্বর হল অর্জিত জ্ঞান, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে আমরা ছেলেপিলে পড়াই, সেখানে গিয়ে সে জ্ঞান অর্জন করে, তার অভিজ্ঞতা দিন দিন সমৃদ্ধ হয়, যে যত বেশি শিখতে পারে সে তত বড় জ্ঞানী হয়। তিন নম্বর হল অভিজ্ঞতা লব্ধ জ্ঞান, কোনদিন স্কুল কলেজ যায়নি কিন্তু তার অভিজ্ঞতা তাকে এমন শিক্ষিত করে তুলেছে যে বড় বড় ডিগ্রিধারী মানুষ তার সামনে কিছুই না। আমাদের বাপদাদারা চাষবাস সম্পর্কে যা জানতেন, বর্তমান যুগে একজন এগ্রিকালচারের মাস্টার ডিগ্রি হোল্ডার তার ধারে দাঁড়াতে পারবে না। কারণ কি? বাপদাদারা ডাইরেক্ট অভিজ্ঞতা লব্ধ জ্ঞান হাসিল করেছেন, আর আমরা পুঁথিগত বিদ্যা হাসিল করেছি। আরেকটা জ্ঞান আছে আল্লাহর পক্ষ থেকে ওহী দ্বারা প্রেরিত জ্ঞান, যেটা সেটা পড়তে হয়, শুনতে হয়, জানতে হয়, ও জ্ঞানটা কারোর মধ্যে সরাসরি আসে না, প্রেরিত হয়, দ্যাট ইজ নাজিল হয়। আবুল হককে আনজালনা আবুল হককে নাজালা, আর ওই জ্ঞানটা পুরোপুরি হক, ওতে মিথ্যার কোন লেশ মাত্র নাই। লায়াতিহি বাতুল মিন বানি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিল মিন হাকীমিন হামীর, বাতিলের কোন প্রবেশাধিকার নাই ওই জ্ঞানের মধ্যে, সামনে দিয়ে হোক বা পিছন দিয়ে হোক, এটা প্রেরিত হয়, নাজিলকৃত হয়, অবতীর্ণ হয় হাকিমিন হামিদ, মহাপ্রজ্ঞাময় মহাপ্রশংসিত সত্তার পক্ষ থেকে, যিনি আমাদের সবারই সৃষ্টিকর্তা আল্লাহ। এই চার রকম জ্ঞানের মধ্যে সর্বোচ্চ জ্ঞান হচ্ছে ওহির জ্ঞান, বাকি সব জ্ঞানই এই ওহির জ্ঞানের কাছে দায়বদ্ধ। কারণ ওহির জ্ঞানে মিথ্যার লেশ মাত্র নেই, বাকি সবগুলিতে কিছু না কিছু থাকতে পারে। বাকি জ্ঞানগুলো ওহির জ্ঞানের আলোকে সাজিয়ে নিতে হবে, ওহির জ্ঞান অন্য জ্ঞানের আলোকে পরিবর্তিত পরিমার্জিত হবে না। যারা ওহির জ্ঞানের আলোকে সমাজ গড়ে জীবন গড়ে, তারা তাদের জীবনটাকে সাধ্যমতো সুন্দর করে গড়ে তুলতে পারে, আর যারা ওইটাকে বাতিল করে বা বয়কট করে বা এড়িয়ে চলে, তারা শয়তানের খপ্পরে পড়ে। পৃথিবীর কোন ধর্মগ্রন্থ নাই যার প্রথম বাক্য হল ইকরা, তুমি পড়ো। এটা একমাত্র মুসলমানদেরই সৌভাগ্য যে তাদের ধর্মগ্রন্থ কোরআনের প্রথম বাণী হয়েছে ইকরা, পড়ো। উপন্যাস পড়তে বলছে নাকি? কি পড়তে হবে? বিসমি রব্বিকাল্লাযী খালাক, তোমার আল্লাহর নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। একটি ছোট্ট বাক্যের মধ্যে আপনাকে তিনটি বিষয় জানিয়ে দেওয়া হল, তুমি পড়ো, আল্লাহর নামে পড়ো, তুমি তাকে দেখনি কখনো, আল্লাহ আছেন, তার বড় গুণ কি, তিনি তোমাকে লালন পালন করেন, সৃষ্টি করেন। রব্বিকা মানে তোমার পালনকর্তা, খালাক মানে সৃষ্টিকর্তা, একসঙ্গে দুটো চলে আসছে। সৃষ্টি এবং লালনের অধিকার আছে মহান সত্তা যিনি, তার নামে পড়ো। তাহলে আপনার তিনটা এলেম একসঙ্গে চলে আসলো যে আপনার আল্লাহ শুধুমাত্র সৃষ্টিকর্তা নন, তিনি পালনকর্তাও বটেন। যদি তিনি বায়ু প্রবাহ সৃষ্টি না করতেন, আমরা এখানে পাঁচ মিনিট বাস করতে পারতাম না। যদি তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ না করতেন, আমাদের কোনো ফসল হতো না, আমরা না খেয়ে মরে যেতাম। আল্লাপাকের এই সৃষ্টি ও লালনের গুণটা আল্লাপাক এক আয়াতের মধ্যেই বলে দিয়েছেন। বাচ্চা যখনই পড়বে তখন সে জিজ্ঞেস করবে, আব্বা আল্লাহটা কে গো? বাপ বলে দেবে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমাকে পালন করেন। ওই আয়াতের মধ্যে বলে দেওয়া হয়েছে। তো যে কোনো শিক্ষা হবে না, যে কোনো বিষয়ে পড়া যাবে না, এমন পড়া শিখতে হবে যে পড়া পড়লে আপনাকে আপনার পালনকর্তার সন্ধান দেয় এবং আপনার বাচ্চাকে তার সৃষ্টিকর্তার সন্ধান দেয়। খালাকাল ইনসান মিন আলাক, সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিণ্ড থেকে। বাচ্চা কিন্তু জানে না যে সে কিসের সৃষ্টি হয়েছে, সে জানে ওর আব্বা এটা মা এটা, এই পর্যন্ত তার এলেম, এর বেশি জানে না। এর মধ্যে দিয়ে বুঝিয়ে দেওয়া হলো যে আলাকের যে চাহিদা পূরণ করতে হবে শিক্ষার মাধ্যমে, আমার দেহের যে চাহিদাটা আছে সেটা পূরণ করার দায়িত্ব শিক্ষার মাধ্যমে। আল্লাহর ইবাদত হক্কুল্লাহ, আর এটা হলো হক্কুল নফস। লেজাসাদে কালেকে হাক্কুন, ওলে আয়নে কালেকে হাক্কুন, তোমার চোখের একটা হক আছে, তোমার দেহের একটা হক আছে, হাদিসে পরিষ্কার ব্যাখ্যা দেওয়া আছে। জনৈক সাহাবির ইয়ং সাহাবি তার স্ত্রী সে আল্লাহ রসুলের কাছে বললেন, হে আল্লাহ রসুল, আপনার এই সাহাবির বিরুদ্ধে আমার কোন অভিযোগ নাই, অত্যন্ত দিনদার পরহেজগার ভালো মানুষ, কিন্তু সে কখনো বিছানা মাড়ায় না, সারা রাত ইবাদত করে আর সারাদিন সিয়াম পালন করে। এতে আল্লাহ রসুল বুঝে গেলেন যে বউটা কি বলতে চাচ্ছে। এবার ওকে ডাকালেন, এদিকে আস, তুমি কি করো? বলল, না প্রতিদিন সিয়াম রাখা যাবে না, সারা রাত ইবাদত করা যাবে না। ওইখানে হাদিসটা বলে দিলেন, জাসাদে কালাইকে হাক্কুন, বলে আইনে কালাইকে হাক্কুন, তোমার দেহের একটা হক আছে এবং তোমার চোখের একটা হক আছে, অর্থাৎ ঘুমাতে হবে। শেষে বলছে, হে আল্লাহ রসুল, আমি তো পারি, আমার তো কোনো সমস্যা হয় না, আমি তো স্বাস্থ্যবান, গায়ে বল আছে, না খেয়ে থাকলে যায় আসে না, রোজ সিয়াম রাখবো, নেকি বেশি হবে, আমি জান্নাতে যাব, এটা উনি বাধা দিচ্ছেন? আল্লাহ নবী ধমক দিয়ে দিলেন, বেয়াদব, এত সিয়াম রাখার শখ? শেষকালে কোনো মতে সে শুনবে না, আচ্ছা ঠিক আছে, খুব বেশি বেশি যদি শখ হয় সময় দাওয়াতি করো, একদিন অন্তর একদিন সিয়াম রাখো, কিন্তু ঘুম পড়তে হবে, তামামারে ইবাদত করা যাবে না। কুমিল্লাইলা ইল্লা কালিলা নিসফু হুয়া মিন কুসমিহি কালিলা আও যিদ আলাইহি ওয়া রাত্তিল কুরআন তারতিলা, তামামারে ইবাদতে থাকো, নিসফু তার অর্ধেক রাত্রি, বা সুলুসাহু বা তৃতীয় অংশ, বা কিছু কম বেশি, তামাম রাত ইবাদতে থাকা চলবে না, তুমি আমার বান্দা, আমি যা করি তোমার তাই করা হবে, এর বেশি বাড়াবাড়ি করলে তুমি তো হয়ে যাবা সে খ্রিস্টান হয়ে যাবা, সন্ন্যাসী মত হয়ে যাবা। এটা দিয়ে বোঝানো হচ্ছে যে আপনার এই ওহির এলেমটা জীবনটাকে সুসংবদ্ধ করে। আল্লাহ রসুলের বক্তব্য, তিনি আল্লাহর ওহি ছাড়া কোন কথা বলতেন না। অন্যান্য ধর্মে মানুষকে বিবাহ নিষিদ্ধ করে দিয়েছে, এখনো পর্যন্ত আধুনিক যুগে খ্রিস্টানদের পাদ্রীরা পোপেরা বিবাহ করে না, এখনো পর্যন্ত বিয়ে করে না, অথচ যত নষ্টামি সব তারা করে, ওগুলো সব হালাল তাদের জন্য, দেখায় আমরা কেউ সাধু মানুষ, দুনিয়ার দিকে আমাদের কোন আগ্রহ নেই। এটা যে স্বভাব ধর্মের বিরুদ্ধে এই ধরনের যে ধর্মগুলো চলছে, ওগুলো আসলে ধর্মই না, এলাহি বিধান কখন এগুলো দেয়নি, তওরাত ইনজিলের প্রকৃত যে গ্রন্থ সেখানে এগুলো ছিল না, রাহবানিয়ানা দাউহা, এগুলো তারা এই বেদাত হিসেবে পরবর্তীকালে চালু করেছে সন্ন্যাস ব্রত, আল্লাহ পাক কোরআনে বলে দিচ্ছেন। যাই হোক, ওহির এলেম চূড়ান্ত, বাকিগুলা তার দিকে দায়বদ্ধ। এবার আসুন, অর্জিত জ্ঞান কি অর্জন করবেন, এইখানে গিয়ে মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। যেটুকু আমাদের অধিকারে আছে, আমরা আমার ছেলেকে কি লেখাপড়া শিখাব, এই দায়িত্ব বাপের উপরে আছে, সরকারের উপরে আছে, সমাজের নেতাদের উপরে আছে। সেখানে গিয়ে হয়ে গেছে মানুষ দ্বিধা বিভক্ত। قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين, আল্লাহ পাক যাকে মঙ্গল চান তাকে দ্বীনের বুঝ দান করে থাকেন। এখানে গিয়েই শয়তান আমাদের পিছনে কাজ করে। وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين, আল্লাহ বলছেন আমরা প্রত্যেক নবীর জন্য পাপীদেরকে শত্রু বানিয়েছি। অন্য আছে আসছে আদুবান মেনা শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি, মানুষ এবং জিনের মধ্যে একদল শয়তানকে আমরা প্রত্যেক নবীর পিছে লাগিয়ে দিয়েছি। নবীদের এলমের বিরুদ্ধে অপরাধী ব্যক্তিরা চিরদিন উল্টা কাজ করবে, এটা আল্লাহ পাক বহু আগেই বলে দিয়েছেন। কিয়ামতের দিন যখন অসংখ্য মানুষ জাহান্নামে যাবে, আল্লাহ পাক তখন প্রত্যেক নবীকে ডাকবেন, কি তোমার উম্মতের এই দুর্দশা কেন? শেষে আমাদের নবীকে ডাকা হবে, কি ব্যাপার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবী, পূর্ণাঙ্গ দিন তোমার কাছে আমরা পাঠিয়েছি, ইসলাম কোরআন তোমার কাছে ছিল, ইহুদীদের তাওরাত ইনজিল হারিয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে দুনিয়া থেকে, কিন্তু কোরআন তো ছিল অবিকৃত অবস্থায়, এরপরে তোমার কম কেন বিভ্রান্ত হল? ক্বালা রাসূলু ইয়া রাব্বি ইন্না ক্বাওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, সূরা ফুরকান 30 নম্বর আয়াত। রসুল তখন বলবেন, অর্থাৎ আমাদের রসুল তখন বলবেন, ইয়া রব্বে হে আমার পালন কর্তা, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, নিশ্চয়ই আমার কওম এই কোরআনকে পরিত্যাগ করেছিল। পুরা শিক্ষা ব্যবস্থাটাই হতে হবে কোরআনমুখী, কোরআন মানে ওহিমুখী, এর বাইরে গেলেই শয়তানের খপ্পরে পড়ে যেতে হবে। সেদিন আমরা কি করবো জানেন? আল্লাহ বলছেন সেদিন আমরা হাত কামড়াবো, জালেমরা হাত কামড়াবে, হায় হায় রে, দুনিয়া থাকতে কেন আমরা আল্লাহ রসুলের সাথী হই নাই? তখাস তোমার রসুলের সাবিলা, দুনিয়া থাকতে কেন আমি আল্লাহ রসুলের সাথী হই না, অর্থাৎ রসুলের এলেমের সাথী হই নাই? রসুল তো দুনিয়াতে বেঁচে নাই, কোরআন হাদিস তো আছে, আমি কেন তার সাথী হই না? সেদিন আমরা নিজে নিজে আঙুল কামড়াবো, হাত কামড়াবো। কেন এটা করেছিলাম? আমরা তখন ধনীদেরকে বলবো, নেতাদেরকে বলবো, রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাযাল্লুনা সাবিলা, হে আল্লাহ আমরা দুনিয়া থাকতে অনুসরণ করতাম আমাদের নেতাদের, ও কুবরানা আমাদের গুরুজনদের, ফাযাল্লুনা সাবিলা, তারে আমাদেরকে পদভ্রষ্ট করেছে। রব্বানা আতিহিম যিফানি মিনাল আযাব, হে আল্লাহ আজকে যদি বিচার করছো তুমি, তুমি ন্যায় বিচারক, আজকে আমাদের জাহান্নামে দেওয়ার আগে ওদেরকে দ্বিগুণ শাস্তি দাও। ওয়ালআনহুম লানান কাবীরা, তাদেরকে সবচেয়ে বড় অভিসম্পাত তুমি করো। আমাদের ছেলেরাই বললো আমাদের বিরুদ্ধে, কিয়ামতের দৃশ্যটা সামনে রাখেন। এবার আমরা তো সবাই আল্লাহকে দায়ী করব, আল্লাহ তুমি আমাদের এসব বিভ্রান্ত করলে কেন? আবু জাহেল বলেছিল, লাও শাআ আল্লাহু মা আশরাকনা ওয়ালা আবাউনা, যদি আল্লাহ চাইতেন তাহলে আমরা শেরেকও করতাম না, আমাদের বাপদাদারাও শেরেক করতেন, আল্লাহ চাইছে বলে করেছি। এসব খোঁড়া যুক্তি কি চলবে? দেখুন যত দোষ নন্দঘোষ, কিছু হইতে কিছু না, যা কিছু আল্লাহ হইতে হয়, তা আল্লাহ কি চুরি করে? এটা তুমি চুরি করো কেন? এটা হল অদৃষ্টবাদী আকিদা, এটা অত্যন্ত ভ্রান্ত চিন্তাধারা, খেয়াল রাখবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ কখনোই ওই জাতির ভাগ্য পরিবর্তন করেন না, অবস্থার পরিবর্তন করেন না, যখন তারা নিজেরা তাদের অবস্থা পরিবর্তন করার জন্য সচেষ্ট না হয়। লাইসাল ইনসানে ইল্লা মা সাআ, মানুষ তার চেষ্টার ওই বাইরে কিছুই পায় না, কাজ করলে তাই পাবে, কিছু না কিছু করতেই হবে। গত জুমা বলছিলাম না, মারিয়ামকে বললো হুজি লাইকে বেজে নাখলে তো সাকে লাইকে রোতাবান জানিয়া, হে মারিয়াম ওই খেজুর গাছে গোড়া ধরে নাড়া দাও, তাহলে তোমার উপরে পাকা খেজুর পড়বে। আপনি বলুন, একটা মেয়ে লোক খেজুরকে গোড়া ধরে নাড়াতে পারে? আমরাই তো পারি না, তো মেয়ে লোক জাহান আপনি গোড়া ধরে কি নড়ায় নাকি? তার মানে কিছু না কিছু করতে হবে, তবে আল্লাহ তোমাকে কিছু দিবে। তুমি ঘরে খালি দোয়া করো বসে তা হবে না, কিছু করতে হবে, কিছু করো অতি আমি বরকত দিয়ে দেবো। কিছু উনি করলেন, একটু খেজুর গাছে গোড়া একটু হাত দিল, অতি বাস খেজুর পড়া শুরু হয়ে গেল। কিছু না করে খালি হবে? চেষ্টা তো আপনাকে করতেই হবে, চেষ্টা না করে কিছু পাবেন না। আল্লাহর রসুলকে বদর ওহদ খন্দক আহাজাব যুদ্ধের মোকাবেলা করতে হয়েছে বলে ইসলাম কায়েম হয়েছে। অত সহজে এমনি ঘরে বসে যদি কোন কাবা ঘর বসে দোয়াই করতেন, ওই দোয়া দিয়ে তো আবু জাহেল খতম হয়ে যেত, আর কিছু লাগতো নাকি? যাই হোক, এই বিষয়গুলো সিরিয়ালে মনে রাখেন। এই যে পাঁচটা আয়াত নাজিল হলো, এরপর এরপরের আয়াতে কি খালাকাল ইনসানা মা আলাম ইয়ালাম, মানুষকে তিনি সৃষ্টি করেছেন, একরা ওয়ারব্বুকুল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম, তুমি পড়ো এবং তোমার প্রভু অত্যন্ত দয়ালু যিনি তোমাকে শিক্ষা দিয়েছেন কলম দ্বারা। বলুন, কলম কি আদম আলাইহিস সালাম জান্নাতে নিয়ে আসছিল নাকি? কলম কিন্তু আদম আলাইহিস সালাম লিখতে পারতেন না, কলম শুরু হয়েছে প্রথম হযরত ইদ্রিস আলাইহিস সালামের পরে। উনি হল পৃথিবীতে প্রথম কলমের লেখার আবিষ্কর্তা, আর আদম আলাইহিসসালাম কৃষি কাজের আবিষ্কর্তা, নূহ আলাইহিসসালাম নৌকা তৈরির আবিষ্কর্তা, যত কিছু পৃথিবী দেখছেন সবকিছু নবীদের হাতে আল্লাহ পাক দিনে প্রথম করাইছেন। এরপরে আমরা একটু একটু যোগবিয়োগ করছি, এই যা উনি নৌকা করলেন আমরা একটু বড় জাহাজ বানালাম, এই যা আমরা তো বুঝি যে পানির পরে লোহা দিলতে লোহা ডুবে যায়, তাই না? সাধারণ জ্ঞানই তো করে, একটা গ্লাস পানি রাখেন, একটা পেরেক দেন, লোহার পেরেক ডুবে না? তাহলে টন টি টন লোহা ওজন করে একটা জাহাজ বানানো হচ্ছে, দিব্য পানির মধ্যে চলে যাচ্ছে, কেউ কি যায়? এর মধ্যে যে আল্লাহ পাকের রহমত এবং নিয়ামত আছে, এর মধ্যে যারা রিসার্চ করে তারাই পারে। আল্লাহ বলছেন, একরা রাব্বুকাল আকরাম, পড়ো তোমার প্রভু অত্যন্ত দয়ালু। এগুলো হল দয়ার বহি প্রকাশ। যদি তিনি পানির মধ্যে এই ক্ষমতা না দিতেন, তাপের সৃষ্টি পানির মধ্যে থেকে তিনি না করতেন, তাহলে পানির উপরে জাহাজ ভাসত না, পানির উপরে মানুষ সাঁতার দিতে পারত না, পানির উপরে কলার ভেলাও ভাসত না, পানিতে নামা মানে ডুবি শেষ। মানিক আল্লাহ সে ক্ষমতা দিয়েছেন। আল্লাহ আল্লামা বিল কলম, যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে। কলম না থাকতো দুনিয়াতে সমস্ত জ্ঞান বিজ্ঞান দুনিয়া থেকে হারিয়ে যেত। অথচ কলম কিন্তু আজকে আসেনি, বহু পূর্বে সেই ইদ্রিস আলাইহিস আজকের মানুষ নাকি, নূহ আলাইহিস পরে ইদ্রিস আলাইহিস, সে আজকের ব্যাপার নাকি? আল্লামা আল ইনসান মা লাম ইয়ালাম, তিনি শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানে না। এটা দিয়ে প্রমাণ আছে মানুষ জন্মগতভাবে অজ্ঞ মূর্খ, কিছু জানে না, সে দুনিয়া কিচ্ছু খবর জানে, সে একেবারে অজ্ঞ দুনিয়াতে আসে। এত কিছু রিসার্চ করেও বড় বড় বিজ্ঞানীরা বলতে বাধ্য হয়েছেন যে সায়েন্স গিভস আস নাথিং বাট পার্শিয়াল ট্রুথ। আজ পর্যন্ত সায়েন্স আমাদেরকে কিছুই দিতে পারেনি, সত্যের একটা অংশ মাত্র দিয়েছে। এখন পর্যন্ত সায়েন্সের মূল ভিত্তি হচ্ছে অনুমান, ডিডাকশন। সেরকম অনুমান ভিত্তিতে সায়েন্টিস্টরা কাজ করেন, এটা করে দেখি কি হয়, দেখি আচ্ছা এখানে এটা কেন, আচ্ছা দেখি পিছনে কি আছে, এই করে করে তারা এখন কাজ করে। অনুমিতি এবং অনুমানই হচ্ছে বিজ্ঞানীদের মূল ভিত্তি। এখানে খনি আছে, পানির মাটির নিচে এত ফুট নিচে যে তেলের খনি আছে বা গ্যাসের খনি আছে, বিজ্ঞানীরা খোঁজ নিয়ে ওপর গত খুঁড়ি করে খুঁড়ি করে হয়তো একটু কিছু নমুনা পাইলেন, বাস এইবার শুরু হয়ে গেল রিসার্চ করা, দেখো এখানে কত দূর কতটা কি আছে না আছে, শুরু হয়ে গেল। এটা হলো প্রচেষ্টা, এই অনুমান ভিত্তিক তারা কাজ করেন। এবং এটাই ছাড়া উপায় তো নাই, কারণ আপনি তো পূর্ণ জ্ঞানী নন। আগেই বলে দিয়েছে মানুষ কশ্চিন কাল জ্ঞানী হয়ে দুনিয়াতে বের হয় না। কিছু পাগল আছে, ভক্ত পাগল, তারা বল কি জানেন, হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্ত করে বের হয়েছে, কোন পাগলে বিশ্বাস করে? আল্লাহ বলছে হাল আতা আলাল ইনসানি হিনু মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা, মানুষ তোমার উপরে এমন একটা সময় এসেছে যখন তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না, তুমি কিচ্ছুই জানতে না। আল্লাহ এখানে বলছে মা আলাম ইয়ালাম, কিছুই জানো না। তো আব্দুল কাদের জিলানি এত জানলো কম করে, কোরআন মুখস্ত হলে কি দিয়ে, উদ্ভট সব গল্প দিয়ে দিন দ্বারা মানুষগুলোকে নষ্ট করেছে। কিয়ামতের মাঠে আব্দুল কাদের জিলানি তার ভক্তদেরকে জিজ্ঞেস করবেন, তোমরা এই মিথ্যা কথা কেন রটাইছিলে, আর আমাদের নবীর নাম কি রটাইছে, যাতে ওনার লজ্জাস্থান কেউ দেখতে না পায়, মায়ের গর্ভ থেকে জামা কড়া পরে বেরিয়েছে, কথা হচ্ছে? এরাই হল দেশের বড় বড় আলেম, সিরাতুন নবী, দাওয়াতুন নবী, বড় বড় মহফিলে এরাই হল বড় বড় বক্তা। জীবনও আমাদেরকে দাওয়াত দেবে না কেউ, কারণ ওই সমস্ত বলি মানুষ কান্দাবে, কান্দালে পকেট ভারী হবে, যত কান্দের পেরা তত পকেট ভারী হবে, না কান্দালে তো পকেট ভারী হবে না। আমি এই জন্যই বলি, যারা মিলাদ খর মৌলবি ওরা মিলাদ যতবার পড়ুক তোমরা পয়সা দিও না, মিলাদ বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা হলাম পাগল, ওরা আসবে ভালো ভালো খাবে, মুরগা খাবে, ডিম খাবে, যাওয়ার সময় পেট ভরে যাবে, মাশাআল্লাহ তোমার বাড়িতে আল্লাহর রহমত নাযিল হইল। তো কে ও নিজের বাড়ির জীবনে মিলাদ পড়ে না, মিলাদটা লোকের বাড়ি পড়ি বেড়ে, শেষ করে দূরে দেশটা এই সমস্ত মানুষগুলো। আল্লাহ বলছে আল্লাহ ইনসান মা আলাম ইয়ালাম, আমি মানুষকে শিক্ষা দিয়ে সে কিছুই জানে না, সে অজ্ঞ। আর আমরা বলছি বিজ্ঞ, উল্টা হয়ে যাচ্ছে না? এবার আসুন, এই মানুষগুলোকে শিখানোর জন্য আপনি দুটা পথ, একটা হলো ওহির বিধানের শিখানোর পথ, আরেকটা হলো কোরআন বিরোধী পথ। কেয়ামতের মাঠে শুনলেন তো দৃশ্যতে একটু আগে বললাম, কেয়ামতের মাঠে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন হে মোহাম্মদ তোর উম্মতের দুর্দশা কেন, উনি পরিষ্কার জবাব দেবে ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা, আমার কওম কোরআনকে পরিত্যাগ করেছিল বলে তাদের এই অধঃপতন ঘটছে, তারা জাহান্নামে যাচ্ছে, আমার কিছু করার নেই। ঠিক একই জবাব এই ধরনের ঈসা আলাইহিস সালাম দিবেন, প্রত্যেক নবী এইভাবে জবাব দিবেন। একা নূহ থেকে এক টান দিয়ে শুরু করা হবে সবাইকে, কাউকে কোন নবীকে ছাড়া হবে না, সবাইকে জিজ্ঞেস করা হবে, শেষ পর্যন্ত উম্মতে মুহাম্মদের মর্যাদা সেদিন দেখা যাবে। সবাইকে জিজ্ঞেস করা, তুমি জানছো যে পরবর্তীকালে এই লোকগুলো করেনি, তুমি জানলে কেমন করে? সবাই বলে তোমার নবীর কাছে শুনেছি যে কেমন দিন এরকম হবে, কে তোমাকে সাক্ষী দিয়েছে? আমরা নবীর কাছ থেকে প্রাপ্ত কোরআন পড়েছি, সেখানে আমরা দেখেছি, হাদিস পড়েছি, সেখানে আমরা দেখেছি। এবার উম্মতে মুহাম্মদী ডাকা, এসো উম্মতে মুহাম্মদী, এই সমস্ত লোকগুলো তোমাদের সাক্ষী মানছে, তোমরা বলো। এখন সমস্ত উম্মতে মুহাম্মদ সেদিন একই সাক্ষী দেবে যে প্রত্যেক নবী হকের উপরে ছিলেন, তাদের উম্মতদের সাক্ষী মিথ্যা, কারণ প্রত্যেক উম্মতই সেদিন নবীর বিরুদ্ধে সাক্ষী দেবে। নূহ থেকে শুরু হয়ে যত নবী এসছেন, কারণ উম্মতরা জাহান্নামে যাচ্ছে, এখন কি করবে? নিজেদের গায়ে কেউ দোষ নেয় নাকি? প্রত্যেক উম্মত বলবে নবীর দোষে আমরা ধ্বংস হয়ে গেছি, আমাদের ঠিক মতো দাওয়াত দেয়নি, কথা হচ্ছে। তখন আল্লাহ পাক উম্মতে মুহাম্মদী ডাকবেন, এই উম্মতে মুহাম্মদী দেয় তো তোমরা কি সাক্ষী দেওয়া দেখি? ওরা তখন বলে দেবে, আমরাই বলবো সেদিন যে কোন নবী মিথ্যা কথা জীবনে বলেন নাই। বলুন সুবহানাল্লাহ, প্রত্যেক নবী হক কথা বলেছেন, কিন্তু এই উম্মতরা এই বেয়াদবি করেছে, এরাই নবীর অবাধ্যতা করেছে। কোন নবী আল্লাহর ইচ্ছা কোন নবী জীবনে মিথ্যা কথা বলেন না, তারা মাসুম মানে খাতা, সমস্ত পাপ থেকে তারা মুক্ত। আল্লাহ পাক খুশি বলে, এই জানলে কোথেকে? সমস্ত নবী যে ছিল তুমি তো দেখোনি, তো জানলে কোথেকে? হে আল্লাহ, কারানলে কেতাব ও সাদ্দাক না বিহি, আমরা আল্লাহর কেতাব পড়েছি এবং আমরা তাতে বিশ্বাস করেছি, আল্লাহ কখন মিথ্যা বলেন না, শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিথ্যা বলেন নাই। গুফরালুমা তাকাদ্দামে যামবি ওয়া মা তাআখার, তার আগে পিছে সমস্ত গুনাহ মাফ। এই মানুষটার মুখ থেকে আমরা শুনেছি যে সমস্ত নবীরা ছিলেন নিষ্পাপ। এইবারে আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহীদা। হে উম্মতে মুহাম্মাদী, তোমাদেরকে আমরা মধ্যপন্থী উম্মত করেছি, কিয়ামতের মাঠে সকল উম্মতের সামনে তোমার এই সাক্ষ্যদাতা হবে এবং তোমাদের উপরে সাক্ষ্যদাতা হবে তোমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমাদের মর্যাদা এখানে, এই মর্যাদাবান জাতি যদি জাহান্নামে যায় তো আল্লাহ নবী কি বলবেন? তিনি বলবেন দুঃখ করে, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা, হে আল্লাহ আমার কওম কোরআনকে পরিত্যাগ করেছিল। ইকরা, আপনি পড়ুন, কি পড়বেন? কোরআন পড়বেন। সোজা কথা হচ্ছে, যে এলেম কোরআনের অনুকূলে ওটাই হচ্ছে এলেম, যে এলেম কোরআনের বিরোধী ওটা শয়তানি এলেম, তা বিশ্বে খালি অশান্তি সৃষ্টি করবে। আজকের বিশ্বে যত অশান্তি সব শিক্ষিত লোকের দ্বারাই হচ্ছে, মূর্খদের দ্বারা হিসাব মতো কিছুই হয় না। ধরো রাষ্ট্রপ্রধান নির্বাচিত, নির্বাচিত হলে তো ফেরেশতা, জনপ্রতিনিধি অত ফেরেশতা, যিনি জনপ্রতিনিধি না তিনি কিছুই না। বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্রনেতা ওবামা, শান্তিতে নোবেল জয়ী, সারা দুনিয়া মেরিয়ে সাফ করে দিল ড্রোন হামলা করে, অসংখ্য নারী শিশু রক্তের হাত লাল হয়ে গেল, সে হল শান্তিতে নোবেল জয়ী। তার দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটা সিদ্ধান্ত দিয়েছেন, তিনি হুঁশিয়ার করে দিয়েছেন, আপনি অনির্বাচিত ব্যক্তি, আপনার কথা দেশ চলবে না। কি চমৎকার কথা চিন্তা করতে পারেন, অনির্বাচিত হওয়া মানে বড় একটা ডিসক্রেডিট, অথচ নির্বাচিত ওলারাই সব হাইকোর্টে যায়, সুপ্রিম কোর্টে যায় বিচার নেওয়ার জন্য, তাই না? সুপ্রিম কোর্টের বিচারপতি নির্বাচিত নাকি, দায়ে ঠেকলেই ওখানে যায়, আর উল্টো হলে অনির্বাচিত। নির্বাচিত মানেই হলে এখন আমরা যা দেখছি বাস্তবে, নির্বাচিত লোকরাই সবচেয়ে বড় দুর্নীতিবাস, সারা বিশ্ব ধ্বংস করলে নির্বাচিত লোকগুলোই, যে দেশে এই নির্বাচন নাই, ইলেকশন নাই, কোন সমস্যা নেই, সেগুলো ভালো আছে। বাস্তবতা যা বলে তাই বলতে হবে, থিওরি মুড়ে রাখেন আপনি সব, যেখানে নির্বাচন সেখানে গ্রুপিং, সেখানে মারামারি, সেখানে হানাহানি, এটা হতেই হবে, এটা বাস্তব। বাপ জানে তার কোন ছেলে ভালো, পাঁচটা ছেলের মধ্যে চার ছেলে ভোটাভুটি করে এক ছেলেকে ভালো বলতে হবে, এটা বাবা করে না। সে জানে ভালো করে, আমি জানি আমার এলাকায় কেউ কোন লোকটা ভালো, তাকে ভোট দিয়ে করতে হবে নাকি? আমরা জানি না, আমাকে সে সুযোগ তো দেবেন না আপনি। এমন একটা কল কাঁচি কাঁচি বোঝেন তো, এই যে চুল কাটে কাঁচি, এই বর্তমান যে তন্ত্র চলছে ইলেকশনের তন্ত্র, এটা কাঁচি। এই কাঁচির ফাঁকে যে হাত দিবে তা হাত তার কাটবেই, দুদিকে দুই দল থাকবে, মাঝখানে আমরা ঘষি মরব, সাড়ে সাড়ে যুদ্ধ করে সাধারণ ঘাসগুলো ঘষি মরে, আমরা জনগণ নাম করে আমরা হয়েছি সেটা মায়ের খাওয়া জাতি, মার খাওয়া সমানে মারবে, জনগণের নামেই তো মারবে। এই শিক্ষা, এই কুশিক্ষার ফল এগুলা, যারা এগুলো শিখছে তারা শয়তানের তাবেদারি করছে, যে জন্য আজকে সারা বিশ্বে শয়তানি হুকুমত, শয়তানি লেখাপড়া, শয়তানি অর্থনীতি, সবই শয়তানি কারবার। পৃথিবীর সবচেয়ে বড় ধনীদার রাষ্ট্র বলা হয় আপনাদের আমেরিকাকে, যেখানে নিউ ইয়র্ক সিটিতে 20% লোক না খেয়ে থাকে এবং তারা এখন পর্যন্ত বস্তির মতো আশ্রয় তাদের ভাগ্যে জোটে নেই। যে জন্য দুবছর আগে আপনারা দেখলেন কিভাবে ওয়াল স্ট্রিট আন্দোলন চলল, তারা পরিষ্কার বলল 99% লোকের খাদ্য 1% লোকের শোষণ করে খাচ্ছে, তোমরা বন্ধ করো অর্থনীতি, মানে সুদভিত্তিক অর্থনীতি। দুটো দল সেখানে লড়াই করে, দুই দলে সুদখোর, এর ভাগাভাগি করে নেয়, তুই একবার মাথাবাড়ি কর, আমি মাথাবাড়ি করবো। কি চমৎকার দেশ! আবু জাহেলের যুগপথে এত এত সাংঘাতিক অত্যাচার মানুষের ঘরে ছিল না, সেটা কুশিক্ষার ফল। অথচ 16 কোটি মুসলমানের দেশ গর্ব করি আমরা, পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলমানের দেশ গর্ব করি আমরা, বিশ্ববিদ্যালয় বানাচ্ছে না আপনি, কোটি কোটি টাকা দিয়ে বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে, কোরআন রিসার্চ করার কোন সুযোগ কোন বিশ্ববিদ্যালয় নাই, হাদিস রিসার্চের কোন সুযোগ কোন বিশ্ববিদ্যালয় নাই। তা আমাদেরকে মানুষের কাছে দান ভিক্ষা নিয়ে নিয়ে মাদ্রাসা বানাতে হচ্ছে। এবার যদি এই মাদ্রাসাটাকে আমরা যদি সরকার রেজিস্ট্রেশন নিতে চাই, ওরে সুবহানাল্লাহ আবিহামদি, সেখানে এমন এমন শয়তানি আইন বানানো হয়েছে যে আপনার কোন অস্তিত্বই থাকবে না। আপনি যে রক্ত দিয়ে জান দিয়ে একটা মাদ্রাসা তৈরি করলেন, আপনাকে নমিনাল একটা সদস্য রেখে দেবে, আর সব মাতবারি ডিসি বাহাদুর এসে করবে, উনি এসে বসবেন, অথবা দলীয় একজন ক্যাডারকে বানানো মাদ্রাসার সভাপতি তিনি এসে পাশে বসবেন, বঙ্কিম ভঙ্গিতে সিগারেট ধোঁয়া উড়াবেন, আর আমাকে সে আনবে যে স্যার স্যার একটা সই করে দেন। কি চমৎকার কারবার চলছে দুনিয়াতে! এটাই হচ্ছে আপনার তথাগত তন্ত্রমন্ত্র। শিক্ষা ধ্বংস হয়ে গেল, মেরুদণ্ড শেষ হয়ে গেল, প্রত্যেক সরকারের প্রধানমন্ত্রী এই শিক্ষামন্ত্রীরা দুঃখ করে চলে যায়। আর আগের সরকারও চার্য জটচার্য ছিলেন মান্নান ভূঁইয়া বলছিলেন, শিক্ষা খাতে যত টাকা দিচ্ছি ততই মান কমে যাচ্ছে। আর আমাদের বর্তমান এক পাগল শিক্ষামন্ত্রী জুড়েছে, সে আমার বড় দুঃখ যে আমি 100 ভাগ সবাইকে পাস করাতে পারলাম না, 98 ভাগ হলো মোটে, এখনো 1.5 ভাগ বাকি। ওর আফগালুল পোগালা, সব পাগলের বড় পাগল, মানে ক্লাস ফার্স্ট সেন্টার হবে না, সব ফার্স্ট হইতে হবে, এসছি বড় পাগলার দুনিয়া আছে। এরা হইলে দেশের শিক্ষামন্ত্রী গোল্ডেন পাগল নাকি? ঠায় ভালোই কথা বলছেন। এবারে সেলিবিলি এমন পাশ করা করেছে পৃথিবীর ইতিহাসে রেকর্ড, এতে মহা খুশি। খুশি তো উনি হননি, এখন তো কিছু 1.5% বাকি আছে, 98 পয়েন্ট কত হয়েছে, তা 100 কত থাকে, 1.5 পয়েন্ট থাকে না, ওইটুক যে ফেল করেছে এতে মহা দুঃখ, কেন সব পাশ করলেন। হ্যাঁ, এই জন্য প্রবীণ শিক্ষাবিদ ঢাকা ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর আমাদের চাবেন অকবরের সন্তান ইমাজউদ্দিন প্রামাণিক দুঃখ করে বলেছেন, হ্যাঁ কি দেখছি আমরা, ছাত্রদের মধ্যে যদি পারস্পরিক যদি প্রতিযোগিতা না থাকে ওরা শিখবে কি? ওরা যদি আগেই যদি জানে প্রশ্ন ফাঁস হয়ে গেছে সমানে পাশ করে দেবো, কি সমস্যা, আমি গোল্ডেন পাস লাভ দিয়ে চলে যাবে। অনুভূতিহীন একদল শিক্ষিত মানুষের সৃষ্টি হবে আগামী দিনে, যখন এখানে যোগ্য মানুষের কোন মেধা কোন মূল্যায়ন থাকবে না। ঠিক তাই হচ্ছে, দুর্ভাগ্য বলি আর সৌভাগ্য বলি, এরই মধ্যে আমাদের একটা খারাপ সংবাদ এসে গেছে। আমাদের মাদ্রাসা এবারই প্রথম সারা বাংলাদেশে ইবতেদায়ীতে 5ম স্থান দখল করেছে। কয়েক কেউ তো আলহামদুলিল্লাহ পড়লেন না, মানে পাগলদের মধ্যে 5 নম্বরে পাগল আমরা, 124 জন ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে, 51 জন A+ পেয়েছে, সারা বাংলাদেশে আমরা ফিফথ স্ট্যান্ড করেছি। আমাদের মাদ্রাসার ভাগ্য কখনো এরকম হয়নি। একবার আমাদের একটা ছেলে মোহাইমেন, সে কেন্দ্রীয় 10 জন স্কলারশিপ হোল্ডার ছেলেদের মধ্যে 10 জন 20 জনের মধ্যে হয়, সেখানে 10 নম্বরে গেছিল কয়েক বছর আগে। আর এবারে পুরা মাদ্রাসাই ফিফথ হলো সারা দেশে, এটা একটা আনন্দের খবর বটে, কিন্তু আমরা খুব একটা আনন্দিত নই। যদি ফেয়ার এক্সামিনেশন হইতো আরো ভালো হইতো। যে ছেলে মিলে চালাকচতুর ভালো, নিজেরা একটু চেষ্টা বেষ্টা ভালো কি করে, মানে আমাদের প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী নির্দেশ হলো এই যারা খাতা দেখো খালি টিক মাপলা সমানে পরীক্ষা পাস ফেল দেন কোনো না, টিচারাই বলছে যে আমরা জানিনি কেউ আমার কেউ খাতা দেখি, তারাই বলে স্যার আমাদের আমাকে বলে দেওয়া যে খাতা এক ঝাপ খাতা দেবে একসাথে মধ্যে দিতে হবে, কি দেখবো টাকা তো ঠিক মতো পাবো। এইভাবে চলছে খেলা শিক্ষার নামে, ছোট কচি বাচ্চারা যারা জীবনে কখনো দুর্নীতি বোঝে না তাদেরকে শিখানো হচ্ছে নকল করার সমানে প্রশ্ন ফাঁসের সমানে পড়ো, ফাইভে এইটে এই দুটি সেকশনের কোমলমতি শিশুদেরকে এমনভাবে নষ্ট করে দেওয়া হচ্ছে যে আগামী দিনে এদেশে শিক্ষার ভিত শেষ হয়ে যাচ্ছে, বিদেশি প্রভুরা মুসলিম মুসলিমকে হাসছে। ক্লাস টেন পর্যন্ত একরকম ছিল ভালো, তো ছেলে ম্যাচিউর্ড হইত, কিন্তু ক্লাস ফাইভে এবং ক্লাস এইটে যদি সে ছেলে দুষ্টুমি শিখে ফেলে দেয়, দুর্নীতি শেখে, প্রতারণা শেখে, তো সে ভবিষ্যতে হবেটা কি? এরপরও অত্যন্ত চালাকি করে মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করার জন্য ইংরেজি 200 পড়তে হবে। বলা হচ্ছে ইংরেজি না শিখলে আন্তর্জাতিকভাবে সে কোনো চলতেই পারবে না। যদি বলি চীনে ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক নয়, চীন পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র, জাপানের অবস্থাও ঠিক তাই, এই সমস্ত রাষ্ট্রগুলি ইংরেজি না শিখে বিশ্বের শ্রেষ্ঠ রাষ্ট্র কেমন করে হল? আর আমার ছেলেকে কেন ইংরেজি পড়তে হবে? এত বাংলা বাংলা করে দেশ স্বাধীন করলে বাংলা পড়া বাধ্যতামূলক করে না কেন? বড় বড় এমএ পাস লোকেরা বাংলা লিখতে পারে না এখন পর্যন্ত সঠিকভাবে, আমার কাছ থেকে এমএ পাস করে চলে গেছে, আমি তখন ইউনিভার্সিটির একটা হলের দায়িত্বে আছি, সেখানে নিয়ম হলো ইউনিভার্সিটি একটা হল একটা কলেজের মান পায়, তো ইউনিভার্সিটিতে কোনো ছেলে যদি মার্কশিট বা কি বলে ওটাকে সার্টিফিকেট তুলতে আসে তাকে ওই হলের পক্ষ থেকে সুপারিশ পত্র লাগে, কত বলছে? তখন দুর্ভাগ্যক্রমে আমি তখন হলের দায়িত্বে ছিলাম জোয়া হলের রাজশাহী ইউনিভার্সিটির, তারা বিভিন্ন কলেজের কেউ প্রিন্সিপাল কেউ ভাইস প্রিন্সিপাল কেউ লেকচারার এই ধরনের লোক সব, আমি সমানে কাটতে আপনারা কি দরখাস্ত লিখতে জানেন না? একেবারে চমকে গেছে, আমার কি বয়সটা মধ্যে দ্বিগুণ বেশি, তখন তার প্রাধ্যক্ষ লিখতে হবে তো বাংলায় নাকি প্রভোস্ট লেখা তো বেআইনি, ওর ইংরেজিতে বাঙালি বাংলা বলবে, প্রাধ্যক্ষ প্রাধ্যক্ষ বানান কেউই জানে না, ভাইস চ্যান্সেলর দন্ত শোনা চ হবে এই হুঁশটা তাদের নাই, বাইচ চ্যান্সেলর বাইচ ভাই চ শুরুটা কিভাবে করতে, শুরুটা তুমি লিখতে পারো না, তুমি বাঙালি বাংলা বাংলা করো খালি, কিছু বাংলাও সেখানে এমএ পাস করেছে বসে আছো, তাহলে আমরা কোর্সটা কি একবার বোঝেন? এগুলি বলার উদ্দেশ্য নয়, খালি আপনাদের শোনানোর জন্য। এখন সব শুরু হয়েছে গোল্ডেন ফোল্ডেন কিছু নাম শুরু করে দিয়েছে, আগেকার যুগের একটা ক্লাস ফাইভ পাস লোক যা বাংলা ইংরেজি জানতো এমএ পাসটা জানে না, তা মানেটা কি? শিক্ষার মান আমরা ধ্বংস করে দিয়েছে। শিক্ষক নিয়োগ করবে কাকে? যে আমার দলের লোক তাকে, মেধাবী একজন শিক্ষক যদি অন্য দলের হয় তাকে আমি নেব না, তাহলে সে কি শিখবে? এরপরও যদি আসে মেধা তোমার যাই থাক এত লাখ টাকা দেওয়া লাগবে তবে তুমি ঢুকতে পারবা, সে মাদ্রাসা হোক আর কলেজ হোক আর হাই স্কুল হোক যে গেল, ইউনিভার্সিটি ভালো ছিল ওখানে ঢুকে গেছে ঘুষ দলীয়করণের যে নষ্টামি শুরু হয়েছে, এর ফলে আদালত ধ্বংস হয়েছে, মেডিকেল ধ্বংস হয়েছে, মাদ্রাসা ধ্বংস হচ্ছে, সরকারের কাছে দিলেই সরকারের হাতে গেলেই মানে ধ্বংস, কারণ দলীয় সরকার নির্দলীয় কোন সরকার দেশে নাই, কি করবেন এখন আপনি, কি করে দিন বাঁচাবেন, কি করে কেমন আল্লাহ রাসুলের সামনে দাঁড়াবেন? ছেলে ভর্তি হতে আসতেছে, জিজ্ঞেস করলাম বাবা কোন ক্লাস থেকে আসতো, স্যার ক্লাস সেভেন পর্যন্ত পড়ছি মাদ্রাসায়, আরবি কিছু শিখছ? যে কোরআনটা জায়গা করে একটু পড়তে পারি, কি চমৎকার জবাব দেখেন, সাতটা বছর গেছে ও মাদ্রাসায় ও আরবি কিছুই শেখেনি, কিন্তু পরীক্ষা ঠিকই পাশ করেছে, পরীক্ষা ফেল করে না কেউ, তাহলে হলোটা কি? এই জন্য আপনাদেরকে বলি টাকা ভাষা এখানে সেখানে নষ্ট করেন না, শিক্ষা হল বিনিয়োগের সবচেয়ে উত্তম স্থান, কুশিক্ষার পিছনে নয়, সুশিক্ষার পিছনে আসেন। আমাদের কমিটমেন্ট, আমাদের প্রতিজ্ঞাই হচ্ছে এদেশে একদল কোরআন এবং হাদিসপন্থী বিদ্বান সৃষ্টি করা। অন্তত যতদিন আমি বেঁচে আছি আমার চিন্তাধারা এটাই, সব সাথী আমার সমান নয়। তবু বলে দিচ্ছি, যদি কোনো ভালো মানুষ থাকেন যাদের কাছে টাকা পয়সা আছে, আমার এই মাদ্রাসাটাকে আমি দারুল হাদিস ইউনিভার্সিটি করতে চাই। সামনে লেখা দেখেন না, এর প্ল্যান স্টোর সবই আমার কাছে আছে, কিন্তু হতভাগ্য তৎকালীন সরকারের হিংস্র থাবা আমাদের উপর পড়ার কারণে এটা সুতা হয়ে গেছিল। ছয়তলা বিল্ডিং এর 1,65,00,000 বাজেট হয়ে গেছিল, দুর্ভাগ্য সুতা হয়ে গেল, ভিট কাটবে, সেই সময় আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেল। আমি আপনাদের মধ্যে সবাইকে জানিয়ে যাচ্ছি, হায়াত মত বলতে পারি না, হাদিস ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে আমরা করার স্বপ্ন দেখেছি, সরকারের পাঁচটা পয়সা জীবন আমরা নেই নাই, নেব না কখনো। আমি উচ্ছেদ করে যাচ্ছি, তোমরা কখনো কোন সরকারের তাবাদারি করবে না, কোন সরকারের টাকা নিয়ে এই মাদ্রাসা চালাবে না। এই মাদ্রাসা চলছে দিনদার মানুষের রক্ত ঘামানো পয়সা দিয়ে, হালাল পয়সা দিয়ে। যারা হালাল করে ইমানদার আছেন বাংলাদেশে বা বিদেশে, সবাইকে বলছি একটা অন্তত আমাদের গড়ে দেন, ঘরে ঘরে মাদ্রাসা বানিয়ে লাভ হবে না, একটা অন্তত বড় করে প্রতিষ্ঠান আমাদের করে দিন, যেখানে আমরা আমাদের বাচ্চারা কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক লেখাপড়া শিখতে পারে, কেয়ামতের মাঠে আল্লাহ রসুলের সামনে গর্বকে দাঁড়িয়ে বলতে পারি, আল্লাহ রসুল আমরা কোরআনকে পরিত্যাগ করি নাই। কোথায় সেই মানুষ আজ আমাদেরকে টাকার জন্য মানুষকে ভিক্ষা চাইতে হয়? কেন, তোমাদের ইমানের কোন দাবি নাই? একটা মাদ্রাসা হোক বাংলাদেশে, সেটা আমাদের কামনাদের সবার কাছে। আমরা চাই সত্যিকার অর্থে কোরআন ভিত্তিক সহিহ হাদিস ভিত্তিক লেখাপড়া শিখে একটা মানুষকে জান্নাতে যাওয়ার মতন যোগ্যতা হাসিল করুক, আমরা সেটা কামনা করছি। আল্লাহ পাক যেন আমাদের এই প্রার্থনা কবুল করেন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে দুঃখের কথা তো বলার দরকার, যেহেতু আমরা ওই বিভাগের লোক, সব কথা ফাঁস করে দিলে আপনারা আমাদের সামনে আর আসবেন না, আমাদের ইউনিভার্সিটি খালি হয়ে যাবে। অতএব ছাত্র পাঠান আর দোয়া করেন আর চেষ্টা নেন যেন এই ধরনের ন্যাক্কারজনক অবস্থা আমাদের ছেলেপিলে না পড়ে। ছেলেপিলের শিক্ষার ফলাফল দাঁড়িয়েছে এই 31st night, 31শে ডিসেম্বরের রাত্রি 12টার পর থেকে কোনদিন রাশিয়া আমরা দেখি নাই। এবার দেখলাম খুব গান বাজনা হইল, রাত 2টার সময় দেখি আমার গান বাজনা কমে গেল, 4টের সময় দেখলাম আলহামদুলিল্লাহ গান বাজনা থেমে গেল, বাঁচা গেল। পেপারে দেখলাম কি জানেন, ছেলে এবং ছেলের বউ, ওই যে বড় বড় সব মাউথ কি বলো না, এর নাম কি সাউন্ড সাউন্ড বক্স নাকি, ওর মধ্যে কি সব ডিস্কো গান দেয়, ধুমধাক্কা বাজে, বোঝে না তো কিছুই, হিন্দিতে হয় ও তো মাথা মুন্ডে কিছুই বোঝে, খালি শব্দ শোনে, সারা গ্রাম মাথায় দেয়, লোকজন খুব খেপে যায়। পাশে মসজিদ, মুসলিমদের রাতে ডিস্টার্ব হয়, বাধ্য মুসলিদের তারা বাক্য বলেছে, চাচাজি আপনার ছেলেকে একটু বলেন যেন এটি অন্তত পক্ষে মুসলিদের সালাতের সময় একটু বন্ধ রাখে। বাপ যে ছেলেকে বলেছে, ছেলে কথা শোনেনি, তখন বাপ রাগ করে ওই ডিস্কো লাইন আছে, ইলেকট্রিক লাইন থাকে তো, লাইন কেটে দিয়েছে। বাপরে বাপ, ছেলে বউ দুজনে দা এনে বাপকে ওইখানে কুপিয়ে কুপিয়ে এক বুকটা ঝাঁঝরা করে ওইখানে বের ফেলে দিয়েছে। পড়েন পরশুদিন মাত্র পত্রিকায় কি শিক্ষা এগুলো? ওই শিক্ষাকে আপনি চাচ্ছেন নাকি? যান নাটোরে, 1 বিঘা জমির জন্য 2 ছেলে মায়ের বুকের উপরে বসে ছুরি দিয়ে জবাই করেছে, পাশে বৃদ্ধ বাপ হাজার চেষ্টা করো যুবক 2 ছেলেকে পারে নাকি? স্বামীর সামনে স্ত্রীকে হত্যা করল, কিছুই করতে পারল না, শক্তির কাছে হেরে গেল তিনি, অথচ তার মায়ের দুধ খেয়ে তারা মানুষ হয়েছে। এই শিক্ষা, এই শিক্ষা ধ্বংস হয়ে যাবে। এই শিক্ষা, এই ধরনের এমএসগুলো কোনো প্রয়োজন নাই। যারা মানুষকে হত্যা করে, যারা মানুষকে গুলি করে মারে, যারা পেট্রোল বোমা হত্যা করে, যারা বাসে আগুন দেয়, যারা রাস্তা গাছ ফেলে মানুষের পথে পথে বাধা সৃষ্টি করে, এরা কখনোই শিক্ষিত মানুষ নয়, এরা পশুর চাইতে অধম। লেখাপড়া শেখার পরে মানুষের মধ্যে মনুষ্য তো থাকতে হবে, কোথায়? আজকে সুপ্রিম কোর্টের যেখানে সর্বোচ্চ বিচারালয় দেশের, সেইখানে বসে একটা মহিলা, মাবয়সী মহিলা, সর্বোচ্চ একজন আইনজীবী, তাকে লাঠি মারতেছে, লাঠি দিয়ে পিটাচ্ছে আর খিলখিল করে হাসতেছে, লজ্জা সরম কিছু আছে? মায়ের জাতিকে কেউ অসম্মান করে? ছোটবেলায় গরু গাড়ি চালাইতাম, তো গরুর এই বগলে পা দিয়ে গুঁতো দিলে কিতিকিতি লাগলে গরু একটু দ্রুত হাঁটে। যারা গরু গাড়ি চালান তারা আমার সঙ্গে একমত হবে নিশ্চয়ই। একদিন আমার আব্বা টের পেয়েছে, খোকা গরু গায়ে পা দিলে খবরদার, ওরা আল্লাহ সৃষ্টিকে সম্মান করো। জানো না তোমার রসুল তার সামনে দিয়ে একদিন একটা উট যাচ্ছিল, উটটা আল্লাহ রসুল দিকে ফেল ফেল তাকিয়ে আছে। আল্লাহ নবী বুঝে গেলেন উটের মালিকের, এই উটকে কয়েকদিন খেতে দাওনি, খালি মাসছ তাড়াচ্ছকে খেতে দিয়েছ, আমরা সেই রসুলের উম্মত গরুকে মারবে না, খবরদার, সে আল্লাহ সম্মানিত একটা সৃষ্টি, সে তোমার জন্য এত কষ্ট করছে। সেই ছোটবেলায় শিখেছে আব্বার কাছে, গরু গায়ে পা দেওয়াটা যিনি বরদাস্ত করেনি, আর তার সন্তান এ বাস করার পর যদি এখন মা বোনের গায়ে লাঠি মারে, সে কি মানুষ? এই গণতন্ত্র আপনার ঠিক, এই গণতন্ত্র ধ্বংস, এই গণতন্ত্র। আল্লাহ পাক আমাদেরকে সুশিক্ষা শিক্ষিত করুন, মানুষকে সম্মান করার তৌফিক দান করুন, ইহকালে পরকালে আমাদেরকে জান্নাতে তৌফিক দান করুন। আকুলু কওলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।